যাবে ঠিকানাটা পাওয়া কি যাবে। ও নামটা তোমার জানা কি যাবে ঠিকানাটা পাওয়া কি যাবে। নামটা তোমার জানা কি যাবে ঠিকানাটা পাওয়া কি যাবে। কেড়ে নিয়েছ মন তুমি প্রথম দেখায়, পরিচয় না জানলে খুঁজব তোমায় কোথায়। তোমার জানা কি যাবে ঠিকানাটা পাওয়া কি যাবে। ডাকবো যে তো ও নামটা এখন বলা যাবে ঠিকানাটা এখন দেয়া যাবে। নামটা এখন বলা যাবে ঠিকানাটা এখন দেয়া যাবে। পায়েল।